السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طاسين تلك آيات القرآن وكتاب مبين هدى وبشرى للمؤمنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون সম্মানিত ব্রাদারের ইসলাম, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের সঠিক পথ দেখানোর জন্য আল কোরআনুল করিম নাজিল করেছেন, শেষ রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য রহমত করে পাঠিয়েছেন, যে আল্লাহ পাকের আমাদের জীবনে সমস্ত নিয়ামত যা গণনা করে কোনো মানুষ শেষ করতে পারে না। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বড় রহমত করে মানব জাতির জন্য পাঠিয়েছেন। আমাদের তাফসির হবে সূরায়ে নামল থেকে। এই সূরার নাম হচ্ছে সূরা আন-নামল, যার মানে হচ্ছে পিপীলিকা। এই সূরায় একটি আয়াতে, আয়াত নম্বর 18, তাতে পিপীলিকার ঘটনা উল্লেখ করা হয়েছে। এই পিপীলিকা আন-নামল শব্দটিকে নিয়ে এই সূরার নামকরণ হয়েছে। এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে নাজল হয়েছে। নবী সাল্লামের মক্কার নবুয়তি জীবন হচ্ছে 13 বছর, এর মধ্যম যুগে নাজল হয়েছে, যেই সময় হক বাতিলের লড়াই চলছিল এবং বাতিল শক্তি সত্যের ওপর বড় আঘাত আনছিল, মজলুম নির্যাতিত দুর্বল সাহাবায়ে কেরামদের জুলম অত্যাচার করছিল। যখন ভবিষ্যৎ যে উজ্জ্বল উম্মতে মুসলিমার সাহাবাই কেরামদের এটা স্পষ্ট ছিল না, তখন একদিকে এই সুরার আয়াতগুলি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবাই কেরামদেরকে সান্ত্বনা দেওয়া হয়েছে, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল এই দিকে ইঙ্গিত করা হয়েছে। তার সাথে সাথে যারা কাফের, নাফরমান, মুশরিক, যারা আল্লাহ পরকালে আল্লাহর একত্বে এবং আখেরাতে বিশ্বাসী হয়নি, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে অস্বীকার করেছে, কোরআনে কারীমকে অস্বীকার করেছে, তাদেরকে উপদেশ দেওয়া হয়েছে আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর তৌহিদ, বিশেষ করে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, যেই ক্ষেত্রে তারা শিরক করত, যদিও আল্লাহকে রব বলে, বড় এলাহ, বড় খোদা বলে মানত, কিন্তু পুজো পাঠ ইবাদত বন্দেগী গায়রুল্লাহর মূর্তি প্রতিমার করত। আর তারা পরকাল সম্পর্কে একেবারে গাফিল ছিল, কোনো বিশ্বাস তাদের পরকালে ছিল না। আল্লাহ পাক এই দুটি বিষয় এখানে বিশেষ করে উল্লেখ করেছেন শুরুতে এবং শেষে এই সূরার, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা করা আর আখেরাতের প্রতি ঈমান। যে কোনো মানুষের একমাত্র সংশোধনের কার্যকারী পথ হচ্ছে পরকালের প্রতি বিশ্বাস, যে আমি যা কিছু করি না কেন, যা কিছুই বলি না কেন, যে অবস্থায় থাকি না কেন, আমি লাগামহীন নই, বরং আমাকে একদিন জিজ্ঞাসা করা হবে, প্রত্যেকটি কাজ কথা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে, জবাবদেহি করতে হবে। এই জবাবদেহির চিন্তা প্রত্যেক মানুষকে মানুষের মতো মানুষ করতে পারে। আর যার এই জবাবদেহির চিন্তা নেই, যা ইচ্ছা করলাম, যা ইচ্ছা খেলাম, যাকে ইচ্ছা মারলাম, খুন করলাম, ব্যভিচার করলাম, কিন্তু এরপরে আমাকে ধরবে, যদি প্রশাসনের কাছে ধরা না পড়ি তো আর কেউ ধরার নেই, এইরকম লোকের কখনো সংশোধন করা সম্ভব নয়। আখেরাতের প্রতি ইমানই মানুষের আসলে সংশোধনমূলক জীবন তৈরি করতে পারে। এজন্য একজন আল্লাহভীরু মুসলিম সবচাইতে বেশি সমস্ত রকমের অন্যায় থেকে বেঁচে থাকে, সমস্ত রকমের অন্যায় থেকে বেঁচে থাকে। আর সেই ব্যক্তি অন্যায় থেকে বাঁচে যে খাঁটি মুসলিম, আল্লাহর সন্তুষ্টির জন্য, পরকালের মুক্তির জন্য, দুনিয়ার কোনো প্রশাসনের ভয়ও না, আর দুনিয়ার কোনো লোভ লালসার জন্য না, দুনিয়াতে কোনো গরজ পুরা হবে এই স্বার্থেও না। তাহলে দুই ধ্যান ধারণায় আসমান জমিনের পার্থক্য আছে। একজন আল্লাহ পাককে রাজি করার জন্য পাপ থেকে বেঁচে থাকে, পরকালে জবাব যেন দিতে পারে, জাহান্নামে না যেতে হয় এই জন্য পাপ থেকে বেঁচে থাকে, আর আরেকজন দুনিয়ার কোনো শক্তির ভয়ে, সরকারের ভয়ে অথবা দুনিয়ার লোভ লালসায় কিছু পাবো যদি ভালো চলি তাহলে, ভালো বলি তাহলে, ভালো করি তাহলে। দুজনের কাজকর্মে অনেক ব্যবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আখেরাতের প্রতি ইমানকে স্মরণ করিয়েছেন বারবার করে এই কাফেরদেরকে, মুশরিকদের। এই মর্মে কয়েকটি ঘটনা আল্লাহ পাক উল্লেখ করেছেন। এক হচ্ছে সচ্চরিত্রের মানুষ যাদেরকে আল্লাহ পাক নেতৃত্ব দিয়েছেন, তাদের ঘটনা বর্ণনা করেছেন এই সূরায়। দাউদ, সুলেমান, সুলেমান আলাইহিস সালামের ঘটনা। আরও এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের ঘটনা সংক্ষেপে বর্ণনা করেছেন। তাতে আল্লাহ পাক এই উপদেশ দিতে চেয়েছেন যে আল্লাহ যদি ইচ্ছা করেন কাউকে রক্ষা করার, কারো ভবিষ্যৎ উজ্জ্বল করার, তো কেউ অন্ধকার করতে পারে না। যেই ফেরাউন এই একজন মুসাকে মারার জন্য তার সম্পর্কিত তাকে গণকরা বলেছিল যে এমন একজনের জন্ম হইতে যাচ্ছে আপনার দেশে যেই শিশু হবে বনি ইসরায়েলদের মধ্যে কার, ইসরায়েল গোত্রের, আর সেই শিশু বড় হয়ে এমন আপনার বিরোধী হবে যে তার হাতে আপনার পতন ঘটবে। এই একজন শিশুকে মারার জন্য হাজার হাজার অসংখ্য শিশুকে হত্যা করেছিল অন্যায়ভাবে এই জালেম ফেরাউন। তারপরে যাকে দিয়ে আল্লাহ পাক তার পতন ঘটাবেন তাকে তো মারতে পারল না। শুধু তাই নয়, তাকে আল্লাহ পাক তার ঘরেই মানুষ করে নিলেন। আবার তার কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসার মাকে পারিশ্রমিকেরও ব্যবস্থা করে দিলেন। ফেরাউনের খরচ খরচায় মানুষ হচ্ছেন মুসা আলাইহিস সালাম। এসব বিষয়গুলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে যে দুনিয়ার কোনো শক্তি ঠেকাতে পারে না যদি আল্লাহ পাক কিছু করতে চান। আর কাফেরদেরকে বলে দেওয়া হয়েছে যতই তোমরা বল প্রয়োগ করো আর জুলম অত্যাচার করো, আল্লাহ যা করতে চেয়েছেন তা এই মক্কা নগরীতে হবেই হবে। তোমাদের হাতে, কুফুরি শক্তির হাতে আর এই আল্লাহর ঘর কাবা থাকবে না। কতদিন আর এই আল্লাহর ঘরকে নাপাক করবে শির কুফুরি দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মে এক মহিলা রানীর কথা উল্লেখ করেছেন। সে পরিবেশ খারাপ, সেখানকার সমাজ খারাপ, যেই পরিবেশে মানুষ হয়েছিল, গড়ে উঠেছিল, সেই জন্য সে শির্ক কুফরি করেছিল, কিন্তু তার অন্তর সত্যের সন্ধানে ছিল। সুতরাং যখনই সুলেমান আলাইহিস সালামের পক্ষ থেকে ইসলামের সত্য দিনের দাওয়াত পেয়েছিলেন সেই রানী বিলকিস, তখন ইসলাম গ্রহণ করেছেন। সুতরাং যদি প্রতিকূল পরিবেশও তুমি থাকো, যেখানে ভালো জিনিস জানার সুযোগ পেলে না, যখনই সুযোগ পাবে সুযোগ নেবে, জানবে এবং সরল মন নিয়ে মানবে, এই শিক্ষাও দেওয়া হয়েছে। তারপরে আল্লাহ পাক অবাধ্য জাতির কথা, সামুদ সম্প্রদায়, লুত আলাইহিস সালামের জাতি, এই পাপিষ্ঠ জাতির কথা আল্লাহ পাক এই সুরাই সুরে নামলে তুলে ধরেছেন, যারা সংশোধনের সুযোগ পেয়েও সংশোধন করেনি, সুতরাং আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন। সুতরাং মক্কার মুশরিকরা, তোমরা শুনে রাও, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করো তাহলে তোমাদেরকেও ওইভাবে ধ্বংস করা হবে যেমন সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছে, যেমন লুত আলাইহিস সালামের বংশধরকে ধ্বংস করা হয়েছে। আসুন আমরা এখন তাফসিরের দিকে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, তাসীন, তিলকা আয়াতুল কোরআন, যেগুলি আমি এখন বর্ণনা করছি, নাজিল করছি, এগুলি কোরআনে কেরিমের আয়াত, ও কিতাবে মুবিন, এবং সুস্পষ্ট কিতাবের আয়াত, হুদাউ ওয়া বুশরা লিল মুমিনিন, এতে দিক নির্দেশনা রয়েছে এবং সুসংবাদ রয়েছে মুমিনদের জন্য, সুসংবাদ মুমিনদের জন্য, কারণ তারা বিশ্বাস করবে আল্লাহর কিতাব, ঈমান নিয়ে আসবে, মানবে তার বিধান, পালন করবে তার বিধান, সুতরাং তাদের জন্য সুসংবাদ রয়েছে। আর দুঃসংবাদ রয়েছে অমান্যকারীদের জন্য, অস্বীকারীদের জন্য। দিক নির্দেশনা, রাস্তা দেখানো সকলকে হয়েছে, তবে এই হিদায়ত থেকে উপকৃত শুধু মুমিন হবে, এই জন্য আল্লাহ পাক এই হিদায়তকে মুমিনদের সাথে খাস করে বর্ণনা করেছেন। যেমন ভালো ভালো খাবার থেকে পেটের অবস্থা যদি ভালো না থাকে তো মানুষ উপকৃত হয় না, ঘি থেকে সকলে উপকৃত হতে পারে না, ঘি খাওয়ার মতো পেটের যোগ্যতা থাকতে হবে, হজম করার মতো, যদি হজম করার মতো যোগ্যতা না থাকে তো শরীরের জন্য সেটা আরও ক্ষতিকর হবে। তো কোরআনে কেরিম সেই রকমই, যদি তোমাদের মধ্যে কবুল করার মতো যোগ্যতা, ভালো মন্দর মাঝে পার্থক্য করো, আমাদের কাছে যখন একটা নতুন কথা এসেছে যেটা আমরা জানতাম না, আমাদের বাপদাদারা জানতো না, হইতে পারে বাপদাদারা ভুল করতে পারে, সুতরাং আমাদেরকে একটু গভীরভাবে চিন্তা করা উচিত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছে সেটা ঠিক না ভুল, বিবেককে কাজে লাগানো উচিত। তারপরে হক সত্য হলে দুনিয়ার ক্ষেত্রে ভালোকে আমরা গ্রহণ করি, দুনিয়ার ক্ষেত্রে কেউ এরকম করে না যে বাবা চাষি ছিল তাই ছেলেও চাষি হয়ে থেকে যায়, বাবা অশিক্ষিত ছিল সেই জন্য ছেলেও বলে যে বাপ যখন অশিক্ষিত নিরক্ষর তখন আমিও নিরক্ষর থাকবো, এইরকম কোনো বেকুফ খুঁজে পাওয়া যাবে না পৃথিবীতে। তাহলে দিনের ক্ষেত্রে, ইমান আমলের ক্ষেত্রে, চরিত্র গঠনের ক্ষেত্রে, পরকালের ক্ষেত্রে কেন বাপদাদার দোহাই আবার যে বাপদাদার ধর্ম কি ভুল ছিল, বাপদাদা কি তাহলে গুমরাহির পথে ছিল, এটা যুক্তিসঙ্গত কথা নয়। এইভাবে যারা চিন্তাশীল হবে তাদেরকে কোরআনে কেরিম উপকৃত করবে, তাদের জন্য আসল হিদায়ত হবে, মানে তৌফিক হবে যে তারা সঠিক রাস্তা ধরবে। আল্লাহ পাক বলছেন যে মুমিন সত্যিকার অর্থে কারা, তাদের কয়েকটি গুণ আল্লাহ পাক উল্লেখ করেছেন, আল্লাযীনা ইয়াকিমুনা সালাত, যারা সালাত প্রতিষ্ঠা করে থাকে, নামাজ কায়েম করে। যদি পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম না করে তাহলে মুমিনের পরিচয় থাকলো না। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে যে সালাত হচ্ছে বুরহান, অকাট্য দলিল, প্রুফ, নামাজ আছে প্রমাণ আছে, নামাজ নেই প্রমাণ নেই আপনার ইসলামের। আপনিও রাস্তায় দাঁড়িয়ে আছেন, একটা অমুসলিম রাস্তায় দাঁড়িয়ে আছে, পার্থক্য কোথায়? আজান হলে আপনি মসজিদে গেলেন নামাজ পড়লেন, আরেকজন নামাজ পড়লেন না, প্রমাণ করলেন যে আপনি মুসলমান। ওয়ায়ুতুনা যাকাত, এবং তারা যাকাত দেয়, বছরে একবার যাকাত দেয়, আর ফসলের যাকাত হলে যখন ফসল কেটে মেড়ে আনা হয় তখনই দেয়। যারা যাকাত দেয় তারা ইসলামের প্রমাণ পেশ করে, অহম বিল আখিরাতে হুম ইউকিনুন, আর তারা পরকালকে বিশ্বাসও করে, পরকাল সম্পর্কে চিন্তাশীল, প্রত্যেকটি কথা বলার আগে, প্রত্যেকটি কাজ করার আগে চিন্তা করে যে জবাব দিতে হবে, যদি ভুল বলি জবাব দিতে হবে, মিথ্যা বলি জবাব দিতে হবে, গীবত করি জবাব দিতে হবে, অন্যায় কথা বলি জবাব দিতে হবে, এই চিন্তাশীল যদি হয় তাহলে সত্যিকার অর্থে মুমিন। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বদরুদ্দোজা নাদভী, আপনারা দেখছেন পিস টিভি বাংলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়। জিজ্ঞেস করা হল, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে ওই ব্যক্তি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তির অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। সহিহ বুখারী অষ্টম খণ্ড, শিষ্টাচার অধ্যায়, অনুচ্ছেদ 29, হাদিস নম্বর 6016। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। তাফসীর ছিল সূরা নামলের। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নম্বর 4 ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যানা লাহুম আমালুহুম ফাহুম ইয়ামাহুন। এর পূর্বে মুমিনদের তিনটি গুণাবলী আল্লাহ উল্লেখ করেছেন, নামাজ কায়েম করে, যাকাত দেয়, আর পরকালে বিশ্বাসী হয়। এরা হল আসল বিশ্বাসী মুমিন। পক্ষান্তরে যারা পরকালে বিশ্বাসী নয় তাদের কোনো জীবনে সংশোধন হয় না, লোক দেখানো কাজ আর কতক্ষণ থাকে। আল্লাহ পাক বলছে, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, নিশ্চয় যারা পরকালে বিশ্বাস করে না, যায়্যান্না লাহুম আমালুহুম, তাদের কাজগুলিকে আমি সুশোভিত করেছি, সাজিয়ে পেশ করেছি। আল্লাহ পাক বলছেন আমি সাজিয়ে পেশ করেছি, অর্থাৎ তাদের পাপগুলিকে। এই জন্য বলেছেন যে আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে কিছু হয় না, আল্লাহ পাক একমাত্র সৃষ্টিকর্তা। এই জন্য আসলে খারাপ কাজকে, পাপের কাজকে সুসজ্জিত করে পেশ করে বদ প্রকৃতির মানুষ অথবা বদ প্রকৃতির জিন, শয়তান। শয়তান কুমন্ত্রণা দেয় যে তুই এরকম সুযোগ পাচ্ছিস কেন ছাড়বি, টাকাটাকে বসিয়ে কেন রাখবি, টাকা দিয়ে যখন সুদে বছরে এত টাকা তোর লাভ হয়ে গেল, 5 বছর রাখলে তোর ডবল হয়ে গেল, কেন তুই বসিয়ে রাখবি টাকায়, ব্যবসা করে ঝুঁকি কেন নিবি, টাকা নিশ্চিত ব্যাংকে জমা রাখবি অথবা কাউকে সুদের ওপর দিবি, নিশ্চিত তুই পাবি আর তাতে কোনো রিস্ক নেই, আর ব্যবসায় খাটাবি, হতে পারে তোর আসল পুঁজিটাই চলে যাবে, কেন এই ঝুঁকি নিতে যাবি? শয়তান শিখাচ্ছে আরাম খেতে। তো শয়তান সাজিয়ে পেশ করে পাপের কাজগুলিকে, বদআমলগুলিকে। এরকম যে কোনো গুনাহ সম্পর্কে নিয়ে, জেনা ব্যভিচার, আরে তুই বিয়ে করে এত বড় বোঝা কেন নিতে যাবি, বিয়ে করলে ছেলে মেয়ে হইতে লাগবে, এক সংসারের দায়িত্ব চেপে যাবে, হাত পা বাঁধা হয়ে যাবে, এখন ফ্রি আছিস, এসব কথা শয়তানে সাজিয়ে মানুষের সামনে পেশ করছে। মদ খাওয়া, শিরক করা, কুফরি করা, শুনে শুনে কথা। অমুকের বাড়ি চুরি হয়েছিল, অমুক গণকে বলতে পেরেছে কোথায় চুরি হয়ে, মাল কোথায় গেছে, চোর ধরা পড়েছে, তুই কর এক শির কুফরি কাজ কর। যত রকমের পাপ আছে শয়তান সাজিয়ে পেশ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিকর্তা ইচ্ছার বিরুদ্ধে কিছু হয় না, এই জন্য আল্লাহ পাক বলছেন যে আমি সাজিয়ে পেশ করি। কারণ আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে যদি কিছু হয় তার অর্থ এই দাঁড়ায় যে আল্লাহ পাক তাহলে শয়তানকে ঠেকাতে পারবেন না। শয়তান আল্লাহ পাকের হুকুমতের, আল্লাহ পাকের ক্ষমতার বাইরে, তাহলে অপারগ আল্লাহ পাক না। সেই জন্য আল্লাহ পাক কখনো কখনো অন্যায় কাজগুলি সম্পর্কেও আল্লাহ পাক বলেছে যে আমি সৃষ্টি করেছি, আমি এই কাজগুলি করেছি সৃষ্টির দিক থেকে, আর কর্ম করার দিক থেকে ওই লোক করেছে, পাপ করেছে সেই লোকটি, আর পাপের জন্য প্ররোচিত করেছে, কুমন্ত্রণা দিয়েছে শয়তান। যদি অসৎ পরামর্শ দিয়ে থাকে পাপ করার জন্য, তো খারাপ প্রকৃতির মানুষরা, বন্ধু বান্ধবরা খারাপ করেছে, খারাপ ছেলেরা। আল্লাহ পাক তারপরে বলছেন জাইয়ান্নাল্লাহুম আমালহুম, তাদের পাপ কাজগুলিকে আমি সুসজ্জিত করেছি, ফাহুম ইয়া মাহুন, সুতরাং তারা উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়। খারাপ কাজ ভালো লাগছে, খারাপ কাজ ভালো লাগছে, কিন্তু ভালো কথা বললে, অথচ তাতে তার চরিত্র গঠন হবে, টাকা পয়সাও বাঁচবে, তার জীবন শান্তির জীবন হবে, শুনতে চাই না। মানুষ যখন পাপে লিপ্ত হয়ে যায় তখন এক পাপ বহু পাপকে ডেকে নিয়ে আসে। আল্লাহ পাক বলছেন উলাইকাল্লাযীনা লাহুম সুউল আযাব, এদের জন্যই বড়ই কঠিন শাস্তি রয়েছে। যারা পরকালে বিশ্বাসী না, জবাব দিতে হবে না, ব্যভিচার করলো জবাব দিতে হবে না, কোনো চিন্তা নেই, খুন করলো কোনো ধরা পড়েনি প্রশাসনের কাছে জবাব দিতে হবে না, কারো উপর মিথ্যা বাদ দিল আমার কি করে নেবে সে, আর আল্লাহ পরকালে কিছু করবে এরকম বিশ্বাসও নেই। সুতরাং যা ইচ্ছা তাই করছে, যা ইচ্ছা তাই বলছে, এদের জন্য কঠিন শাস্তি রয়েছে। অহম ফিল আখিরাতে হুমুল আকসারুন, আর এরা পরকালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ওয়াইন্নাকা লাতুলাক্কাল কোরআনা মিন লাদুন হাকিমিন আলিম, হে নবী নিশ্চয় তোমাকে কোরআন দেয়া হয়েছে, তুমি কোরআন হাসিল করে থাকো, মিন লাদুন হাকিমিন আলিম, এমন এক আল্লাহ পক্ষ থেকে যিনি বড়ই প্রজ্ঞাবান হাকিম, যার কথায় কাজে বিধানে হেকমত রয়েছে, তত্ত্ব রয়েছে, যার শরীয়তেও হেকমত রয়েছে, তত্ত্ব রয়েছে, রহস্য রয়েছে, আর যার সৃষ্টিগত আদেশ নিষেধে যা আল্লাহ পাক করছেন, কারো উত্থান কারো পতন, কাউকে দিচ্ছেন কারো কাছ থেকে কেড়ে নিচ্ছেন, কাউকে আমির বানাচ্ছেন কাউকে গরিব বানাচ্ছেন, কাউকে লাঞ্ছিত অপদস্থ করেছেন কাউকে সম্মানিত করেছেন, এগুলি আল্লাহ পাক রব্বুল আলমিনের সৃষ্টিগত বিধান, সৃষ্টিগত কাজ। আর আল্লাহ পাকের শরীয়তগত বিধান, আল্লাহ পাক শরীয়তে যে বিধান দিয়েছেন যা কোরআন এবং হাদিসের রূপে রয়েছে, এসব কিছুতে আল্লাহ পাকের হেকমত প্রজ্ঞা রয়েছে। সেই জন্য আল্লাহ পাকের নাম হচ্ছে হাকিম, আলিম, এবং তিনি সব কিছুই জানেন। সুতরাং তার কোনো সিদ্ধান্ত, তার কোনো হুকুমে কোনো ক্ষতি নেই। আর আমি আপনি জানি না, হয়তো নিজের ছেলেদেরকে পরিবারকে একটা কাজের হুকুম করলেন যে কাজটা করো, দেখা গেল পরিণাম খারাপ হয়ে গেল, কারণ আপনি জানেন না। সেই জন্য যদি জানতেন যে এর পরিণাম খারাপ হবে কখনো এটা করতেন না। তারপরে আল্লাহ পাক মুসা আলি সাল্লামের ঘটনা সংক্ষেপে উল্লেখ করেছেন। মুসা আলি সাল্লামের ঘটনা ধারাবাহিকভাবে পরস্পর তিনটি সুরা, সুরা শোয়ারা এর আগে যে সুরার তাফসির আমরা করে ফেলেছি, সুরা শোয়ারাতে একটা দিক আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, সুরায় নামলে আল্লাহ পাক সংক্ষেপে অল্প কথা এখানে বর্ণনা করেছেন মুসা আলি সাল্লামের জীবনের, আর তারপরে সুরায় কাসাস আসছে। সুরায় কাসাসে আল্লাহ পাক বিস্তারিত তার বাল্য জীবন, কেমন করে তিনি লালিত পালিত হলেন, এই বিষয়গুলি থেকে অনেক বিষয়গুলি আরও উল্লেখ করে, তার নবুয়ত প্রাপ্তি ইত্যাদি। এই তিনটি সুরার মুসা আলি সাল্লামের ঘটনাবলীকে এক জায়গায় একত্রিত করলে একজন মানুষ মুসা আলি সাল্লামের জীবন সম্পর্কে সুন্দরভাবে বিস্তারিত জানতে পারবে। আল্লাহ ফাকর রব্বুল আলমিন এক জায়গায় কিসসা কাহিনীর মতো বর্ণনা করেননি, কারণ আল্লাহ ফাকর রব্বুল আলমীর উদ্দেশ্য শুধু কিসসা বয়ান করা নয়। আল্লাহ ফাকের উদ্দেশ্য হচ্ছে ঘটনা থেকে উপদেশের দিকগুলি তুলে ধরা। আপনি কি শিখতে পারলেন মুসা আলি সাল্লামের ঘটনা থেকে, এই বিষয়টি থেকে কি জানতে পারলেন, আর আপনার জীবনে এটা কিভাবে প্রতিফলিত হতে পারে, এই হচ্ছে আসল উদ্দেশ্য কোরআনে কারিমে ঘটনা বর্ণনা করার। আল্লাহ পাক এখানে বলছেন ইজ কালা মুসা আলি আহলিহি, স্মরণ করে যখন মুসা আলি সাল্লাম তার পরিবারকে তার স্ত্রীকে বললেন, ইন্নি আনাস্তু নারা, আমি আগুন দেখেছি। তার আগে অনেক ঘটনা আছে, তার বাল্য জীবনের ঘটনা আল্লাহ পাক এখানে বর্ণনা করলেন না। তারপরে মুসা আলি সাল্লাম বড় হওয়ার পরে যখন দেখছিলেন যে একজন ইসরায়েল বংশের, তার বংশের আর একজন হচ্ছে ওই ফেরাউনের বংশের, দুইজনে মারামারি করছিল। সেই সময় দুইজনকে ছাড়াতে গিয়ে ওই যে লোকটি বেশি বাড়াবাড়ি করছিল সেটা ফেরাউনের বংশের ছিল, যেহেতু সে বেশি জুলুম করছিল তাকে একটা ঘুষি দিয়েছিল, সেই ঘুষিতে মরে যায়। তারপরে ভয়ে সেখান থেকে তিনি মাদিয়ান দেশে চলে যান। মাদিয়ান দেশে গিয়ে তিনি ওখানে বিয়ে করেন এবং মহারানা স্বরূপ 8 বছর 10 বছর যে ঘটনা আসছে সূরে কাসাসে, 10 বছর থাকেন। সেখান থেকে যখন তিনি মহারানা পরিশোধ করে দিলেন, অর্থাৎ 10 বছর চাকর হিসাবে থেকে মোহর পেশ করলেন শ্বশুরের কাছে, শ্বশুর বাড়িতে চাকর খেটে বিয়ে করে নিয়ে আসলেন। তারপর নিজের বিবিকে নিয়ে যখন বেরোলেন, রাস্তায় আসছেন তুর পাহাড়ের কাছে একটি গাছে আগুন দেখতে পেলেন। আগুনের প্রয়োজন হয়েছে ঠান্ডার সময় আগুন পোহার জন্য। দ্বিতীয় কেউ কেউ বলেছেন যে তার আসলে স্ত্রী গর্ভবতী ছিল, এখন বাচ্চা ভূমিষ্ঠ হবে, আগুনের প্রয়োজন রয়েছে। এখান থেকে আল্লাহ পাক শুরু করেছেন একটা অংশ, তাহলে শুরু করেছেন এখন তার নবুয়ত প্রাপ্তির সময়ে তুর পাহাড়ের কাছে। ইন্নি আনাস্তু নারান, আমি আগুন দেখেছি, সাআতিকুম মিনহা বিখাবারিন, শীঘ্রই আমি সেখান থেকে তোমাদের জন্য কোন সংবাদ নিয়ে আসছি, হয় সেখানে আগুন পাবো না হলে আগুনের সন্ধান পাবো, কোনো সাহায্য সহযোগিতা পাবো। আও আতিকুম বিশিহাবিন কাবাসিন, অথবা তোমাদের কাছে আগুনের একটা আঙ্গার নিয়ে আসবো, লাআল্লাকুম তাসতালুন, যাতে করে তোমরা আগুন পোহাতে পারো। ফালাম্মা জা আহা, যখন ওই আগুনের কাছে আসলেন, আগুন তাজা গাছ তুর পাহাড়ের কাছে, সবুজ গাছ, সবুজ গাছে আগুন জ্বলছে, দেখে মনে হচ্ছে আগুন, কিন্তু আসলে আগুন ছিল না, সেটা ছিল আল্লাহ পাক রব্বুল আলমিনের নূরের তাজাল্লি, বহিঃপ্রকাশ, নূরের ঝলক। নু দিয়া তাকে ডাক দেওয়া হলো, মানে আল্লাহ পাক ডাক দিলেন, আনবুরেক মান ফিন্নার ওয়া মান হাওলাহা, বরকত দেওয়া হয়েছে, বরকতপূর্ণ হচ্ছে ওই সত্তা যিনি এই আলোতে রয়েছেন। এখানে নার মানে হচ্ছে নূর, এই যে আগুন তুমি বাহ্যিক দেখছো এটা আসলে নূর, আর যে সত্তা এই নূরের ভিতরে রয়েছেন, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যে তাজাল্লি হয়েছে তাতে বরকত রয়েছে, আল্লাহ পাকের জাতে পাক বরকতময়। ওমান হাউল্লাহ, আর যারা এই আলোর আশেপাশে রয়েছে, চারিদিকে রয়েছে ফেরেশতারা, আল্লাহ পাকের ফেরেশতা, আল্লাহ পাকের নূরে তাজাল্লি হচ্ছে আর ফেরেশতা রয়েছেন, তাদের মধ্যে বরকত রয়েছে। আর মুসা আলাইহিস সালাম সেখানে কাছিয়ে গেছেন, তাতেও আল্লাহ পাক বরকত দান করেছেন, তাকে নবী রসুল করবেন। ও সুবহানাল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করি, আল্লাহ পাক সমস্ত ত্রুটি থেকে পবিত্র, যিনি বিশ্ব জাহানের প্রতিপালক। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুসা আলাইহিস সালামকে প্রথম নবুয়াত দিচ্ছেন। ইয়া মুসা, আল্লাহ পাক বলছেন, হে মুসা, ইন্নাহু আনাল্লাহুল আজিজুল হাকিম, শুনে রাখো যে আমি মহাপরাক্রান্ত প্রজ্ঞাময় আল্লাহ, আমি আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে কথা বলতে চাই এবং তোমাকে নবী বানাতে চাই। বোঝা গেল এর দ্বারা যে আম্বিয়া রসুলগণকে আল্লাহ পাক রব্বুল বিশাল কোনো অনুষ্ঠান করে নবুয়ত দেননি, হঠাৎ করে মুসাও জানছেন না যে আমার কি হতে যাচ্ছে, আল্লাহ পাক নবুয়ত দিয়ে দিলেন, সুসংবাদ নবুয়তের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা পাহাড়ের গুহায়, জবালে নূরে, যার নাম নতুন নাম জবালে নূর, নূর পাহাড়, কিন্তু হীরা পাহাড়ের গুহায় ইবাদত বন্দি, নির্জনতায় আছেন, ভালো লাগছে না, শিরকুফরি, আল্লাহ ছাড়া অন্যের পূজা, নির্জনতা অবলম্বন করেছেন, কিছু জানছেন না কি হবে না হবে, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন ইকরা, বিশাল কোন অনুষ্ঠান করে নবুয়ত দেওয়া হয়নি, রিসাল দেওয়া হয়নি কোনো নবীকে। এখানে আমাদের সময় শেষ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সত্য কথা বোঝার তৌফিক দান করেন, আর ওহির বিধান যেন জীবনে বাস্তবায়নের তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আমাদের গুনাহ খাতা যেন অতীতে যা হয়েছে মাফ করেন, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।